الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أذكر على الصوب شيء هلو بروض الفتي سمان সম্মানী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা, তাদেরকে অন্যান্যদের উপর প্রাধান্য দেওয়া, তাদের উচ্চ আসন দেওয়া এবং তাদের মর্যাদা প্রকাশ করা ইত্যাদি, যে বড় তার বড়ত্ব স্বীকার করা, প্রথমত মন থেকে স্বীকার করতে হবে। আর মন থেকে স্বীকার না করে যদি শুধুমাত্র উপর উপর তাকে ভালোবাসা হয়, উপর উপর তাকে সম্মান দেওয়া হয়, শ্রদ্ধা দেওয়া হয়, সেটা আসলে না। মন থেকে জানতে হবে যে সে বড়, তারপর তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, তাকে সম্মান দিতে হবে। মন থেকে কিভাবে জানা যায় হলো পরীক্ষা করুন। আপনি বাবুল ভাইকে, বাবুল শরীফকে শ্রদ্ধা করেন, সামনে কি বলেন? আপনি, আপনি আসুন, আপনি বসুন, আপনি যান, আপনি খান, তাই না? যখন আমার সাথে কথা বলবেন বাবুল সম্পর্কে, তখন কি বলবেন? বাবুল গিয়েছিল, বাবুল খেয়েছিল, বাবুল এনেছিল, না কি বলবেন? তাহলে বোঝা গেল কি, যে আসলে আপনার মনের ভিতরে ওই রকম সম্মান শ্রদ্ধা নেই। থাকলে পরে কি বলবেন? বাবুল ভাই বা বাবুল এসেছিলেন, বাবু গিয়ে, বাবুল গিয়েছিলেন, বাবুল খেয়েছিলেন। বুঝতে পারলেন? তার মানে সামনে যেমন আপনি আপনি করেন, দন্তন্য লাগিয়ে সম্মানের শব্দ ব্যবহার করেন, তেমনি পিছনেও যদি আপনি করেন যে উনি ও বলছিল, যাকে আপনি আপনি বলেন তার ব্যাপারে কি বলছেন? ও বলছিল। কি বলতে হবে এখানে? উনি বলছিলেন। এই হলো আসল সম্মান, আসল শ্রদ্ধা। তাহলে জানা যাবে যে হ্যাঁ, সত্যপক্ষে আপনি তাকে শ্রদ্ধা করেন। শুধু আপনি সামনে সামনে বললে, সামনাসামনি সালাম আলকি আর পিছনে গেলে হারাম জাতকি, চোখ আর না পাহাড়, তার চোখের সামনে নেই তো পাহাড় হয়ে যাবে, তাকে আর আপনি স্মরণ করেন না, তাকে আপনি শ্রদ্ধা করেন না। সামনে এলে করেন, কেন করেন? হয়তো বা ভয়ে করেন, না হয় কোনো স্বার্থে করেন। আর এটা হচ্ছে আসল শ্রদ্ধা না, এটা আসল শ্রদ্ধা না, এটা হচ্ছে ভয়ের শ্রদ্ধা। আর সেরকম ভয়ের লোকও হতেও পারে, সব থেকে খারাপ নিকৃষ্ট লোক তারা, যাদেরকে, যাদের ভয়ে তাদেরকে কি করা হয়, সম্মান দেওয়া হয়। যেমন মস্তানদেরকে কেনা সম্মান দেয়, মস্তানদের সম্মান দেওয়া হয় কেন? ভয়ে। তাদের কি আসলে কোনো সম্মান আছে? পেছনে গেলে তাদেরকে অনেক কিছু বলা হয়, কিন্তু সামনে, যেমন বহু নেতা আছে এরকম, নেতার সামনে গেলে তাদের কত, হ্যাঁ কত সম্মান দেখানো হয়, কিন্তু পেছনে গেলে হ্যাঁ গালাগালি করা হয়, ঘরে বসে দাদা আমাকে গালাগালি। যেমন ফেসবুকে হচ্ছে, ফেসবুকে ধরা করবো না বলে যাকে মন তাকে গালি দিচ্ছে, বড় বড় রাজাদেরকে গালি দিচ্ছে, কেউ ওবামাকে গালি দিচ্ছে, কেউ দেশের প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে, হ্যাঁ কেউ কারো কারো মাথাটাকে গরুর মাথার সঙ্গে মিলিয়ে গরু বলছে, কাউকে হিজড়ে বলছে, কাউকে গাধা বানিয়ে দিচ্ছে, কাউকে কুকুর বানিয়ে দিচ্ছে। কেন? ধরা বড় ভয় নেই, ধরবে না। কিন্তু আল্লাহ তাআলা ধরবেন, ছাড়বেন না। আল্লাহ তাআলা ধরবেন, ছাড়বেন না। এইভাবে বড়দের অসম্মান করা, বড়দের অসম্মান করার ব্যাপারে যদি তুমি মনে করো যে আমাকে মানুষ হতে পারবে না, তাই ওই জাতির নাইককে কখনো কুকুর বানাচ্ছে, কখনো গরু বানাচ্ছে, হ্যাঁ চিন্তা করতে পারেন? তাদের কাছে ওরা কুকুর, জাকির নায়কের মতো লোক ওদের কাছে কুকুর। আর সে যে কি আল্লাহ জানে, আল্লাহর কাছে ধরা খাবে ইনশা আল্লাহ। আল্লাহ ছাড়বেন না। মানুষ হয়তো জাকির নায়ক তাকে ধরতে পারবে, জাকির নায়কের লোকরা, জাকির নায়কের ভক্তরা তাকে ধরতে পারল না, কিন্তু আল্লাহ তারা তো ধরতে পারবেনি, তার তো জাল বিছানো আছে এবং যথাসময়ে তাকে শাস্তি দেবে। মোট কথা হলো কি, যে সম্মান করতে হবে বড়দের, বড়দের সম্মান করতে হবে, যিনি বড় তার সামনে এবং পিছনে সম্মান করতে হবে। আমরা যেমন শ্রদ্ধা করে থাকি মানুষকে সামনে, তেমনি পেছনে, সামনে বলি আপনি, পেছনে বলবো উনি বা তিনি, তবেই হবে প্রকৃত সম্মান ও শ্রদ্ধা। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জ্ঞানী ও অজ্ঞানী সমান হতে পারে না, আলো আর অন্ধকার সমান হতে পারে না, ছায়া ও রৌদ্র সমান হতে পারে না, অন্ধ ও চক্ষুষ্মান সমান হতে পারে না, জ্ঞানী ও অজ্ঞানী, শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ সমান হতে পারে না। শিক্ষিত মানুষকে কি করতে হবে? সম্মান দিতে হবে। অশিক্ষিতকে সম্মান, তার যেমন পজিশন আছে সেরকম দেবে। তোমার থেকে বয়স বড় হতেও পারে, তাকে সেরকম সম্মান দেবে। কিন্তু তার মতো ওই নয় যে শিক্ষিত, যে একজন আলেম, আলেমের সম্মান, আলেমের মতো সম্মান তাকে দিতে হবে। আলেমের যে সম্মান আছে সেই সম্মানে সম্মানে তার কোন প্রকারের হানি আনা যাবে না, কোনো আঘাত আনা যাবে না। দুজন কিন্তু সমান না, আলেম এবং ও আলেম দুজন সমান না। আবি মাসুদ উকবা ইবনে আমর বদরি আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিসের ব্যাপারে? ইমামতির ব্যাপারে। ইমাম মানে কি? ইমাম মানে হচ্ছে নেতা। আমাম মানে কি জানেন? আমাম মানে সামনে, যে সামনে থাকবে সেই হচ্ছে নেতা। তো আমাদের নামাজ পড়ার সময় যে সামনে থাকে, যাকে সামনে দেখে আমরা যা অনুসরণ করে নামাজ পড়ি তাকে ইমাম বলে, তাই না? ইমামতি কে করবে, সামনে কে হবে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, তাকে সামনে রেখে একটা সম্মান, বিশাল সম্মান, যাকে আমরা সামনে বাড়াই সে হলো সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া উম্মুল কওমা আতরাউহুম লিকিতাবিল্লাহ, ইমামতির যোগ্য কে? যে সব থেকে ভালো বা বেশি কোরআন পড়তে পারে, যেমন হাফেজ সাহেবরা, কারী সাহেবরা, এরাই হবে ইমামতির যোগ্য লোক। ফাইন কানু ফিল কেরাতে সাওয়া, এখন সমস্যা হলো কি? দুজনেই কারী, দুজনেই হাফেজ, দুজনেই ভালো কোরআন পড়তে পারে, এইবারে কে ইমামতির যোগ্য হবে? আলামুহুম বিসুন্নাহ, কে সুন্নাত বেশি জানে। হ্যাঁ, সবাই কি সুন্নাহ সমান হতে পারে না? বিশেষ করে হাফেজ সাহেবরা তো বুঝতেই পারছেন, যারা তোতা পাখির মতো কোরআন মুখস্থ করেন অর্থ বোঝেন না। এখন একজন আলেম আছেন, তিনিও কোরআন করতে পারেন কিন্তু এসব বোঝেন, তো কাকে বাড়াতে হবে? যিনি সুন্নাহ বোঝেন, হাদিস বোঝেন, সুন্নাহ বোঝেন, সুন্নত বোঝেন, তাকে আগে বাড়াতে হবে, তিনিই হচ্ছেন বেশি যোগ্য লোক। ফাইন কানু ফি সুন্নাতে সাওয়া, এখন দেখবেন হাফেজ কারী সবই আছে, আলেমও বটে, ও আলেম, এও হাফেজ, ও হাফেজ, কাকে বাড়াবেন? এবার দেখতে হবে সম্মানের দিকে কে বেশি বড়। তা আকদামুহুম হিজরা, সে যুগে ছিল, এই যুগে আমাদের বর্তমানে নির্ধারণ করা মুশকিল আছে যে আগে হিজরত করেছে। তেমন এখানে হিজরতের ফজিলত, হিজরত কাকে বলে? একদেশ থেকে অন্য দেশে ছেড়ে গেলে হিজরত হয় দিনের জন্য, দিন বাঁচানোর জন্য যদি নিজের দেশ ত্যাগ করেন, স্বদেশ ত্যাগ করেন, তাকেই বলে হিজরত। এখানে এখানে দেখছি আরবের লোকেরাও বলছে হিজরত, বহু লোক আরবের লোক কেউ ফ্রান্সে গিয়ে বাস করছে, কেউ আমেরিকায় গিয়ে বাস করছে, তার মধ্যে হিজরত। হ্যাঁ, এখন সৌদি আরব থেকে গিয়ে আমেরিকায় বাস করছে, মধ্যে হিজরত করে গেছে। তার মানে ইসলামী দেশ ছেড়ে যদি কেউ কাফের দেশে গিয়ে বাস করে থাকে হিজরত বলা হয় না? কাফের দেশ ছেড়ে ইসলামী দেশে আসতে হবে সেটাকে হিজরত বলা হয়। হিজরত এরা মানে আবিধানিক অর্থে ব্যবহার করে, আসলে হিজরত হলো শরীয় অর্থে দিন বাঁচানোর জন্য স্বদেশ ত্যাগ করা, সেটা হলো হিজরত। সুতরাং হিজরতে যে আগে হিজরত করবে তার সম্মান বেশি, ঠিক আছে? এখন হিজরত যদি সমান হয় তাহলে আকদাম হোম সিন্নান, বয়সে যে বড়, বয়সে যে বড় তাকে ইমামতি করতে পারাও। ওয়ালা ইয়ুম্মান্নার রাজুলুর রাজুলা ফি সুলতানিহি, আর কোন ব্যক্তি যেন কোন ব্যক্তির মানে জায়গাতে গিয়ে সে সেখানে ইমাম আছে তার জায়গাতে গিয়ে ইমামতি শুরু করে দিলে, মানে কোন মসজিদের ইমাম আছে আর আপনি মেহমান গেছেন, সেই ইমাম নামাজ পড়বে তার পেছনে পড়তে হবে, সে যদি আপনাকে আগে বাড়ায় মাফি মুশকিল। কিন্তু আপনি বলবেন যে আমি বড় দিয়ে আপনি নামাজ পড়তে শুরু করবেন, চলবে না? তো তার এতে তার জায়গাতে তার নেতৃত্ব স্থলে ইমামতি না করে, সে যেন খবরদার না করে। আর কি? ওয়ালা ইয়া কয়দু ফি বাইতিহি আলা তাকরিমাতিহি ইল্লা বিইজনে, আর তার বিশেষ আসনে তার বিনা অনুমতিতে না বসে। আপনি কারো বাড়িতে বেড়াতে গেলেন, সেখানে বিশেষ আসন আছে যেখানে সেই বাড়ির লোক বসে, আপনি গিয়ে বসে গেলেন বিনা অনুমতিতে, চলবে না? সে যদি অনুমতি দেয় তবে, এই জন্য হচ্ছে আদব, ইসলামী আদব, যে অন্যের আসনে বসা যাবে না, এমনকি বড়র আসনে বসা যাবে না, ঠিক কিনা? এই যে এখানে একটা আসন পাতা আছে, এই আসন আর ওই আসন কি সমান না? এখন যদি এসে কেউ এখানে বসে তাকে কি বলা হবে? বেয়াদব। কারো বাড়িতে বেড়াতে গেলে কারো জায়গায় তার আসনে বসা যাবে না, সে যদি অনুমতি করে বসতে দেয় আসন বসে নেই, সেটা আলাদা কথা, কিন্তু বিনা অনুমতিতে তুমি বসে গেলে এটা হচ্ছে বেয়াদবি। সুতরাং সম্মানের এগুলো বুঝতে পারলেন যে কি ব্যাপারে, কিসের কিসের ব্যাপারে মানুষের সম্মান ও শ্রদ্ধা বৃদ্ধি পায়। অন্য এক বর্ণনায় আছে ইয়াউমুল কওমা আকরাহুম লিকিতাবিল্লাহ, কে ইমামতি করবে যে দেখি কোরআন পড়তে পারে? ফাইন কাজ কেরাতুহুম সওয়া ফায়াউমুহুম আকদামুহুম হিজরা, ইয়া কি হিজরার আগে, তারপরে দেখবে ইসলাম আগে কে আগে মুসলমান হয়েছে, আর তারপরে দেখবে যে কে কার বয়স বেশি বেশি, কার বেশি বয়স। সুতরাং এইভাবে মানুষের সম্মান ও পজিশন ধীরে ধীরে বাড়তে থাকে, আর প্রত্যেকের জন্য আমাদের শ্রদ্ধা করা উচিত, আর শ্রদ্ধা করি বলে তাকে ইমামতি করতে দিই, আর ইমামতি যাকে করতে দিই নিশ্চয়ই সে আমাদের শ্রদ্ধেয়, তার যাকে তাকে আমরা ইমামতি করতে দিই না। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে নামাজে দাঁড়াবার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাঁধ ছুঁয়ে বলতেন যে তোমরা সোজা হয়ে দাঁড়াও, কাঁধ ছুঁয়ে বলতেন সোজা হয়ে দাঁড়াও এবং বিভিন্ন রূপে দাঁড়ায় না, মানে আগা পেশা হয়ে দাঁড়ায় না, নতুবা তোমাদের অন্তরসমূহ বিভিন্ন হয়ে যাবে, তাও ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, তোমাদের কি হবে মনগুলো পৃথক হয়ে যাবে, আর লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, তোমাদের মধ্যে যারা বয়সপ্রাপ্ত বুদ্ধিমান, যারা বুদ্ধিমান জ্ঞানী মানুষ তারাই যেন আমার নিকটে প্রথম কাতারে আমার পশ্চাতে থাকে, বুঝতে পেরেছেন? অতঃপর যারা বয়স ও বুদ্ধিতে তাদের নিকটবর্তী তারা, অতঃপর তাদের যারা নিকটবর্তী তারা, সুম্মাল্লাযীনা ইয়াতালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়াতালুনাহুম। এখন বোঝা গেল কি যে ইমাম সাহেবের পিছনে কিরকম লোক দাঁড়াবে। কিছু কিছু লোক মনে আছে আছে যারা মনে করে যে আমরা ইমাম সাহেবের পিছনে দাঁড়াবো জায়গা খুব ভালো, ঠিক আছে, কিন্তু তুমি তোমার দাঁড়ানোর যোগ্য কিনা, ইমামের পেছনে দাঁড়াবে তোমার দাঁড়ানোর যোগ্যতা আছে কিনা। সাধারণত এই যোগ্যতাটা কি যে ইমামের যদি বাই চান্স কিছু হয়ে যায়, ইমামকে ইমামতি ছেড়ে বাইরে যেতে হয়, তো তার বদলে তুমি নামাজ পড়াতে পারবে, ইমামতি করতে পারবে, তাহলে তুমি দাঁড়াও। নচের যোগ্যতা নেই অথচ ইমামের পেছনে দাঁড়ানোর জন্য মারামারি, এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তোমাদের মধ্যে যে সব থেকে জ্ঞানী সে আমার পেছনে দাঁড়া, তারপর যে তার পরবর্তী জ্ঞানী, তারপর যে তার পরবর্তী জ্ঞানী, এইভাবে পাশাপাশি দাঁড়াও, অজ্ঞানী ব্যক্তি আমার পেছনে দাঁড়ায় না। আমাদের রাসূলের যুগে আমাদের যুগও চলবে, আমাদের প্রতি ইমাম যে সব থেকে বড় সত্যি হোক সে আমাদের ইমামতি করবে, তারপরে আমরা দেখব যে ইমামতির যোগ্য আর কে আছে, তাদেরকে দাঁড়াতে হবে কোথায়, ইমামের পেছনে পাশাপাশি। খবরদার মুখ্য লোক, জাহেল লোক, যারা ইমামতির যোগ্য নয় তারা ইমামের পেছনে এসে ভিড় করবে, এটা ঠিক না। এগুলো প্যারাগ্রামে দেখবেন, দেশেও দেখবেন যে সাধারণত অজ্ঞ লোক, তাদের ইমামতির যোগ্যতা নয় কিচ্ছু না, ইমামের পেছনে দাঁড়াবার জন্য তারা মনে করে এটা ফজিলতের জায়গা, দাঁড়ানোর জন্য মানমানি করে। অথচ ইমামের কিছু হয়ে গেলে, মনে কোনো হাওয়া সরে গেল কিংবা নাক দিয়ে রক্ত পড়তে লাগলো, তখন ইমামতি ছেড়ে বেরিয়ে যাবে, যাবে না, পেছনে যে লোক আছে তাকে আগে বাড়িয়ে সে চলে যাবে, তাহলে ইমামতি করতে পারবে? যদি করতে পারে সেই রকম যোগ্য লোক দাঁড়াতে হবে। সুতরাং এখানেও আমরা বুঝতে পারছি যে সম্মানী ব্যক্তির সম্মান কোথাও আছে, নামাজে আছে এবং নামাজের কাতারেও আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন লিয়ালি নিমিনকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিয়ালি নিমিনকুম আল-আহলামি ওয়ান-নুহা সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এটা ওই একই কথা একই হাদিস, কিন্তু এই হাদিসে একটু অতিরিক্ত শব্দ আছে, ওয়া ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, তোমরা মসজিদে বাজারের মতো হইচই করো না, মসজিদে এসে বাজারের মতো হইচই করা থেকে দূরে থাকো, বুঝতে পারলে? মসজিদে এসে বাজারের মতো হইচই, এগুলো সাধারণত সৌদি আরবে খুব কম হয়, সৌদি আরবে দেখেছেন মসজিদে কথা বলাই কথাই বলে না, আর আমাদের দেশে মসজিদে বাজারের মতো সাধারণত পাড়াগ্রামে ওই কারো ধান বৃষ্টি, কারো হয়তো কোন পাড়াতে কি ঘটেছে, নানা রকম আলোচনা কোথায় হয় মসজিদে, আর মসজিদের ইমাম হন বিবিসি লন্ডন, বিবিসি লন্ডন বোঝেন, মানে গ্রামে কোথায় কি ঘটছে ইমাম সাহেবের কাছে খবর আছে, একদম মেন সাংবাদিক, সেখানে খবর পৌঁছবেই, কারণ মসজিদের বিভিন্ন লোক বিভিন্ন পাড়া থেকে লোক আছে, আর ইমাম সাহেবের কাছে সেই সমস্ত খবর বলা হয়, তার কাছে আপনি রিপোর্ট পেতে পারবেন, তাই না, বিবিসি লন্ডন। সুতরাং বোঝা গেল কি যে মসজিদে গেলে মসজিদে আদবের সঙ্গে বসতে হবে, সেখানে ইবাদতের জন্য গেছেন, সেখানে বাজারের মতো হইচই করা যাবে না, জোরে সোরে কথা বলা যাবে না, অবশ্য জোরে সোরে কথা বলার ব্যাপারে হাদিস আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আরো বেশি কথা বলা যাবে না, কারণ আল্লাহ রসুলের সামনে, আল্লাহ রসুলের কবর পাশেই আছে না, সেখানে জোরে কথা বলা ঠিক না। তার একটা বিশেষ পাবলিক পৃথক সম্মান আছে। আর আমাদের যে সাধারণ মসজিদগুলো, এখানেও মসজিদের ভিতরে জোরে সোরে কথা বলা হবে না, কারণ এটা হচ্ছে ইবাদতের জায়গা। কেউ তসবিহ পড়ছে, কেউ কোরআন পড়ছে, কেউ নামাজ পড়ছে, আর আপনি দুজন তিনজন মিলে গল্প শুরু করে দিলেন বাজারের মতো হইচই, না এরকম চলবে না। মসজিদের একটা সম্মান আছে, তা বজায় রাখতে হবে। অন্য এক হাদিসে এই আবু ইয়াহিয়া তিনি বলছেন, আবু আসমা মোহাম্মদ আবু মোহাম্মদ সাহাল ইবনে আবু আসমান আনসারী তিনি বলছেন, আবদুল্লাহ ইবনে সাহাল এবং মুহাইয়্যিসা ইবনে মাসউদ খাইবার রওনা হলেন। সেই সময়ে সেখানকার ইহুদি ও মুসলমানদের মধ্যে সন্ধি ছিল। খাইবার পৌঁছে স্ব প্রয়োজনে তারা পরস্পরের পৃথক হয়ে গেলেন। অতঃপর মুহাইয়্যিসা আবদুল্লাহ ইবনে সাহালের নিকট এলেন, যখন তিনি আহত হয়ে রক্তাক্ত দেহে তৎপাত ছিলেন। সুতরাং মুহাইয়্যিসা তাকে তার মৃত্যুর পর সেখানে সমাধিস্থ করলেন। তারপর তিনি মদিনায় এলেন। মৃত্যু সংবাদ পেয়ে মৃতের ভাই আব্দুর রহমান ইবনে সাহাল এবং মাসুদের দুই ছেলে মুহাইয়্যিসা ও হুয়াইয়্যিসা দুই ভাই নবী সাল্লামের নিকট গেলেন। আব্দুর রহমান কথা বলতে গেলেন, তা দেখে নবী সাল্লাম বললেন, বয়োজ্যেষ্ঠকে কথা বলতে দাও, কাব্বির কাব্বির। দুই ভাই এসেছ, দুই ভাইয়ের মধ্যে যে বড়, যে তোমাদের মধ্যে যে বড় সে কথা বলবে, বয়োজ্যেষ্ঠকে কথা বলতে দাও। আর ওদের মধ্যে আব্দুর রহমান বয়সে ছোট ছিলেন, যে কজন লোক গিয়েছিল তার মধ্যে আব্দুর রহমান বয়সে ছোট, এই জন্য আব্দুর রহমানকে বললেন যে বড়কে কথা বলতে দাও। ফলে তিনি চুপ হয়ে গেলেন এবং তারা দুজন কথা বললেন। কারা দুজন? ওই যে হুয়াইয়্যিসা, মুহাইয়্যিসা এবং হুয়াইয়্যিসা। সব ঘটনা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি কসম খাচ্ছ এবং নিজের ভাইয়ের হত্যাকারী থেকে অধিকার চাচ্ছ? অতঃপর তিনি সম্পূর্ণ হাদিস বর্ণনা করলেন। এখানে আমাদের উদ্দেশ্য কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন ব্যক্তির মধ্যে যে ছোট, তিনি কথা বলতে গেলে আল্লাহ রাসূল বললেন যে বড়কে কথা বলতে দাও। তারা বোঝা গেল কি বড়দের সম্মান আছে। অন্য এক হাদিসে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদগণের দুজনকে একটি কবরে একত্র করে জিজ্ঞাসা করছিলেন, এদের মধ্যে কোরআন হিফজে কার বেশি আছে, কে বেশি কোরআন করতে পারে। কখন? এটা কবরে রাখার সময়। অনেক লোক মারা গেছে তো অত কবর খোঁড়া যাবে না, তা একটা কবরে দুটো তিনটে করে লাশ রাখা হয়েছিল। তো তিনি জিজ্ঞেস করতেন যে এদের মধ্যে কোরআন বেশি কার হিফজে আছে বা জানা আছে। যার বেশি কোরআন জানা আছে তাকে তিনি আগে কবরে রাখতেন। তাহলে বোঝা গেল কোরআন যার পেটে আছে সে হচ্ছে বেশি সম্মানী। কোরআন থাকলে সে বেশি সম্মান। তবে কোরআন থাকা আর কোরআনের অর্থ সহ থাকা দুটো কিন্তু একদিন না। আগেই বললাম যে কোরআনের অর্থ সহ যে কোরআন জানে সেই বেশি ভালো। খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে কোরআন শিখে অপরকে শিখায়। তাহলে এখানে কোরআনের মর্যাদা রয়েছে। কোরআন মানুষকে সুউচ্চ আসন দান করে, কোরআন মানুষের মর্যাদা বর্ধন করে, কোরআন মানুষকে সম্মান দেয়। আর কোরআনকে যারা অবমাননা করে তারা মানুষের নিকৃষ্ট শ্রেণীর মানুষ। সুতরাং কোরআন এখানে সম্মান দান করেছে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন এবং যাকে বলা হতো যে ইনি বেশি কোরআন মুখস্থ করেছেন তাকে আগে কবরে রাখা, যাকে মরণের পরেও তার সম্মান। অন্য এক হাদিসে ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরানি ফিল মানাম আত্তাওয়াত বিসওয়াত, আমি বলতে স্বপ্ন দেখেছি, আমি নিজেকে স্বপ্নে দাফন করতে দেখলাম, অতঃপর দুজন লোক এলো, একজন অপরজনের চেয়ে বড় ছিল, দুজন লোক একজন অপরজনের চেয়ে বড়, আমি ছোট জনকে দাফনকে দিলাম, তারপর আমাকে বলা হলো কাব্বির কাব্বির কাব্বির, ফাযাফাতুহু ইলাল আকবার মিনহুমা, আমি ছোটটাকে দাফনটা দিতে যাচ্ছিলাম কিন্তু আমাকে বলা হলো যে বড়কে দেন। তাহলে বলে এখানেও বড়দের সম্মান আছে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইকরামু যিল শাইবাতিল মুসলিম ওয়া হামিলুল কুরআন গায়রুল গালিফি ওয়াল জাফি আনহু ওয়া ইকরামু যিল সুলতানিল মুকসির, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাকা চুলওয়ালা বয়স্ক মুসলিমের সম্মান আছে, তাই না? এই পাকা চুলওয়ালা বয়স্ক মুসলিম কোরআন বাহক, কোরআন বাহক কে? হাফেজ ও আলেম, যে কোরআনের ব্যাপারে অতিরঞ্জনও করে না অবহেলাও করে না, মানে কোরআন মানে ওয়ালা বা দুরকম আছে, তিন রকম আছে, কেউ অতিরঞ্জন করে বাড়াবাড়ি করে মানে, আর কেউ অবজ্ঞা অবহেলা করে মানে, আর কেউ মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। তো মধ্যবর্তী পন্থা অবলম্বন যে করে তার একটা সম্মান আছে আলাদা, এবং ন্যায়পরায়ণ বাদশার সম্মান করা, এই তিনটে লোকের সম্মান কে কে? প্রথম হল যে চুল পাকাওয়ালা বয়োজ্যেষ্ঠ বয়স্ক মুসলমান, দু নম্বর হল কোরআন বাহক তার মানে হাফেজ ও আলেম, আর তিন নম্বর হল ন্যায়পরায়ণ বাদশা, যে বাদশা যে নেতা ন্যায়পরায়ণ মুসলিম, এদের সম্মান করা এক প্রকার আল্লাহ তাআলাকে সম্মান করা। এদের সম্মান করে কাকে সম্মান করা হয়? আল্লাহকে সম্মান। সুতরাং এরা হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তি, এবং হাফেজ আলেম মুক্তি পাচ্ছেন, এবং এরা মুসলিম অঙ্গীকরণ, এরা নেতৃস্থানীয় ব্যক্তি, আর পাকা চুলওয়ালা বয়স্ক মুসলমান যে ইসলামে যার চুল পেকে গেছে তিনিও একজন সম্মানিত ব্যক্তি। এদের সম্মান করা মানে হচ্ছে আল্লাহকে সম্মান করা। আর এখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম, সে আমাদের দলভুক্ত নয় যে আমাদের ছোটদের প্রতি রহম করে না, দয়া করে না, স্নেহ করে না, ওয়ায়ারিফ শারফা কাবীরানা, এবং আমাদের বড়দের সম্মান জানে না। সম্মান করা নয়, সম্মান জানেই না, যে বড়কে সম্মান করতে হয় এ কথাও জানে না, তা সে আমার দলভুক্ত নয়। সুতরাং বড়দের সম্মান যে করে না, বড়দের খেয়াল যে করে না, সে হচ্ছে সে আল্লাহর নবী দলভুক্ত নয়। একজন আলেম, সে আলেমের জন্য তাকে কুত্তাওয়ালা, তাকে ছোট করা, তাকে মানে তার চেহারা বিকৃত করা, তাকে গালাগালি করা, আরে আলেম তাকে এরকম করে গালাগালি করছো? গালাগালি করা উচিত না, কোন ইমামকে গালাগালি করা উচিত না, কোন আলেমকে গালাগালি করা উচিত না, কারণ এই গালাগালি করা যখনই হলো নিদর্শনই হলো যে তুমি একজন খারাপ লোক, সিবাবুল মুসলিমে ফুসুক, ফাসেক লোক। তুমি ফাসেক বলে আলেমদেরকে গালাগালি করো, মুসলমানকে গালাগালি করো, সাধারণ মুসলমানকে গালাগালি করলে তাতে কি হয়? তাহলে বড় বড় আলেমদেরকে গালাগালি করলে তুমি কত বড়? মানুষ যেখানে দলিল থাকে না সেখানে গালাগালি শুরু করে, তর্কের সময় দেখবেন দলিল নেই তখন গালাগালি শুরু করে দিল, আর দলিল না থাকলে জিসকি লাঠি উসকি ভেস, লাঠি যার মাটি তার, গালাগালি শুরু করলেই হবে। এই অবস্থা মানুষদের, মূর্খ মানুষদের এই অবস্থা। সাধারণত আলেমদেরকে তারা মূর্খ মনে করে, সৌদি আরবের আলেমদেরকে মূর্খ বলছে এরা, সুবহানাল্লাহ, সৌদি আরবের আলেমদেরকে বলছে এরা মূর্খ, মক্কা মদিনা আলেমদেরকেও বলছে মূর্খ, আল্লামা আলবানিকেও, আলবানির মতো মহাদেশকেও বলছে এরা মূর্খ, এরা কিছুই জানে না। কেন? না এরা মজাব মানে না তাই, সুতরাং এদের কাছে ওরা মূর্খ। এরা বিরাট পণ্ডিত, ওরা এরা হচ্ছে বিরাট পণ্ডিত, আর এই পাণ্ডিত্য দেখিয়ে তারা গালাগালি করছে, আলাইহিম মিনাল্লাহ মা ইস্তাহিকুন। সুতরাং এই হলো যে বড়দের সম্মান রক্ষা করতে হবে মুসলমান হিসাবে, ঠিক আছে তোমার সঙ্গে মতে মিলছে না, মতে মিলছে না তাকে গালাগালি ছোট করতে হবে, মত ভিন্ন হতে পারে, তোমাদের তো মত চারটা মাথার তৈরি করে রেখেছো, কেন চারটা মাথার করলে? একটা করো, পাঁচটা হলো না কেন? চারটে করলে কেন করলে? একটাই করো না, পারলে না বলে করলে না, যে বললে কি চারটের মধ্যে একটা মানতে হবে, বাস। এবার যদি কেউ অন্য কিছু বলতে যায় তার মতে না মিললে পরে সে বাস কাফের হয়ে গেল, সে গায়ের মোকালে ধমক হয়ে গেল, সে মানে কমিনা হয়ে গেল, কুত্তা হয়ে গেল, নাউযুবিল্লাহ মিন যাবে। সুতরাং যেখানে এইভাবে দলিল যখন পাবে না সেখানে তুমি গালাগালি করবে, এটা কিন্তু কোন ভদ্রলোকের কোন আলেমের উচিত না। পাবলিক করতে পারে, পাবলিকের তো সাধারণত বাদে মুখ সবসময় খিস্তি করে কথা বলে, মোনাফেকের একটা লক্ষণ হচ্ছে কি, রাগ হলে কি করে গালাগালি শুরু করে, কোন কারোর সঙ্গে তর্ক বাদলেই গালাগালি শুরু করে, মোনাফেকের জিনিস লক্ষণ। এগুলো সাধারণ পাবলিকের হবে, একজন আলেমের কিন্তু এটা হওয়া উচিত না। একজন আলেম অন্য আলেমকে তুচ্ছ জ্ঞান করবে এটা উচিত না, সম্মানের সাথে বলতে হবে যে তার মত এইটা, কিন্তু এটা আসলে আমাদের কাছে ঠিক না, আমাদের মত এইটা, তুমি তোমার মত বলে দাও। এবারে কে ভ্রষ্ট কে কাফের এরকম গালাগালি করা, মানুষের কাছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা, এটা কিন্তু আলেমদের কাজ না, জাহেলদের কাজ। অন্য এক হাদিসে ওয়াইনা ইবনে হেসান এলেন এবং তার ভাতিজা হুর ইবনে কাইফের কাছে অবস্থান করলেন। এই হুর উমারের খেলাফতকালে ওই লোকগুলির মধ্যে একজন ছিলেন যাদেরকে তিনি তার নিকটে রাখতেন, মানে নৈকট্যপ্রাপ্ত লোককে হোক, আর কোরআন বিশারদ কোন বয়স্ক হন অথবা যুবক দল, তারা উমারের সভাসদ ও পরামর্শদাতা ছিলেন যারা বেশি কোরআন জানতেন। ওয়াইনা তার ভাতিজাকে বললেন, হে আমার ভ্রাতুষ্পুত্র, এই খলিফার কাছে তোমার বিশেষ সম্মান রয়েছে, তাই তুমি আমার জন্য তার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চাও। ফলে তিনি অনুমতি চাইলেন, সুতরাং উমার তাকে অনুমতি দিলেন। অতঃপর যখন ওয়াইনাকে ভিতরে প্রবেশ করলেন, তখন উমার রাজাকে বললেন, হে ইবনে খাত্তাব, আল্লাহর কসম, আপনি আমাদেরকে পর্যাপ্ত দান দেন না এবং আমাদের মধ্যে ন্যায় বিচার করেন না। দেখছেন, উমার অনুমতি দিতেন না এই সমস্ত লোককে, এই মূর্খ লোকদেরকে। তারপরে একজনের সুপারিশ নিয়ে যখন উমারের কাছে এলো লোকটা, তখন কি বলতে লাগলো যে উমার, একবারে মানে খারাপ কথা, আপনি আমাদেরকে পর্যাপ্ত দান দেন না, যতটুকু দেওয়া দরকার আপনি দেন না, আর আমাদের মাঝে ইনসাফও করেন না। সুবহানাল্লাহ, ডাইরেক্ট আমির কে হামলা। এই কথা শুনে উমার রাখবেন না ডেকে গেলেন, এমনকি তাকে মারতে উদ্যত হলেন। তখন হুর তাকে বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা তার নবীকে বলেন, তুমি ক্ষমাশীলতার পথ অবলম্বন করো আর ভালো কাজের আদেশ প্রদান করো এবং মূর্খ দিগকে পরিহার করে চলো। কি বলছেন আল্লাহ? খুদি লাফওয়া ওয়া মুরবিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন আল্লাহ তার নবীকে বলেছেন যে মূর্খদেরকে পরিহার করে চলো, উপেক্ষা করে চলো। নবীকে দাঁড় করিয়ে ইয়া মুহাম্মদ, তখন চাদর ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহ্য করেছেন, কেন? মূর্খ লোক। এই সময়ে বড় মানুষদেরকেও খেয়াল রাখতে হবে যে মূর্খরা যদি কোনো খারাপ কথা বলে দেয় তো এ মূর্খ, আর আচরণ সে করেছে, সুতরাং তাকে ক্ষমা করা উচিত। তো বললেন যে ওয়াইনের জন্য বললেন, হোক, এ হচ্ছে মূর্খ লোক। আর আল্লাহ যখন নবীকে বলেছেন যে মূর্খ থেকে তুমি মূর্খদেরকে পরিহার করো, সুতরাং আপনিও একে ক্ষমা করে দেন। আল্লাহর কসম, যখন তিনি হুর এই আয়াত পাঠ করলেন, তখন উমার এতটুকু আগে বাড়লেন না, তার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেওয়ার আর কোন পদক্ষেপ গ্রহণ করলেন না। আর তিনি আল্লাহ কিতাবের কাছে অর্থাৎ তার নির্দেশ শুনে থেমে যেতেন। তোমার যখন তার সামনে আল্লাহর কিতাব পাঠ করা হতো, কোন দলিল পেশ করা হতো, খালাস, আর সামনে যাবে না। এই হল মোমেনদের কি, মোমেনদের উচিত, মোমেনদের গুণ, যে আল্লাহ রাসূলের যখন কোন হাদিস আসবে কিংবা কোন কিতাবের আয়াত আসবে, আয়াত পাঠ করা হলে যখনই দলিল সামনে এসে গেল, খালাস, আমাদের দেশে বলে সাপের মাথায় জড়ি। সাপের মাথায় জড়ি করলে কি হয়, ও ফস ফাঁস করছিল, যেকোনো জড়ি যে যায় কি হয়ে যায়, মুখনা নেমে যায়, ফোনা নেমে যায়। ঠিক এইরকমই হওয়া উচিত সাহাবী হযরত উমার, দেখেন এখানেও যখনই তাকে কোরআনের আয়াতের হাওলা দেওয়া হলো, খালাস, চুপ হয়ে গেলেন। আরেক জায়গায় মনে আছে, যখন তিনি শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তখন উনি কি বললেন, যে বলবে যে আল্লাহর রাসূল মারা গেছেন আমি তার গর্দান উড়িয়ে দেব, কিংবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে তার হাত পা কেটে ফেলবেন। তিনি মানতে চান না আল্লাহর রাসূল মারা গেছেন, কিন্তু যখন আবু বকর আয়াত পাঠ করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যখন তিনি আবাই মাতা ও কুতলাম কালাব তোমার আতাবিকুম আয়াত পাঠ করলেন, হযরত তোমার কি হলো, কি হলেন তিনি, অমনি ক্ষান্ত হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন, খালাস, চুপ হয়ে গেলেন, যেন এই আয়াত এক্ষুনি অবতীর্ণ হলো। অথচ হযরত তোমার এই আয়াত পড়েছেন না পড়েননি? আগে পড়েছেন, কিন্তু সবসময় সব কথা মনে থাকে না, আবেগের বসে অনেক কথা ভুলে যাওয়া যায়। যখনই আয়াত পাঠ করা হলো, হযরত তোমার শান্ত হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। তিনি ছিলেন ওকাফা কিতাবিল্লাহ, আল্লাহ কিতাবের আয়াত যখন দলিল পেশ করা হতো, খালাস, এইরকমই প্রত্যেক মুমিনের উচিত। ইন্নামা কানা কওল মুমিনিনা কওল ইযা দু'ইয়া ইলা আল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, খালাস, সামি'না ওয়া আতা'না। ও চেনো চেনা কিন্তু এসব না, খালাস, কিতাব সামনে এসে গেছে, সহি হাদিস সামনে এসে গেছে, খালাস, আর কোন কিন্তু নেই। অন্য এক হাদিসে সম্রাট নেজুন্দু তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, আর তখন আমি কিশোর ছিলাম, কিশোর, আমি তার কথাগুলি মুখস্থ করে নিতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন আমি তার কথা মুখস্থ করে নিতাম, কিন্তু আমাকে বর্ণনা করতে একটাই জিনিস বাধা সৃষ্টি করত, যে সেখানে আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ উপস্থিত থাকত। বুঝলেন ব্যাপারটা কেমন? আমি জানতাম, হাদিস জানতাম, হাদিস আমার মুখস্থ ছিল, কিন্তু বড়দের সামনে আমি মুখ বলতে পারতাম না। কিসের জন্য? যে বড়রা যখন রয়েছেন তখন সেখানে আমার মুখ খোলা উচিত না। আপনারা শুনেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বড়দের এক মজলিসে ছিলেন, সেখানে হযরত ওমরও ছিলেন, তখন ইবনে ওমর ছোট। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেওয়ার জন্য বললেন যে তোমরা বলো দেখি এমন একটা গাছ আছে যে গাছের পাতা পড়ে না, পাতা পড়ে না, আর সেটা হলো মুমিনের উদাহরণ। একজন মুমিন কেমন হবে? চিরগরিব, সব সময় তার উপকার থাকবে, সে গাছের পাতা পড়ে না। কোন গাছ তোমরা বলতে পারবে? সাহাবারা থমকে গেলেন, সাধারণত আল্লাহ রাসূল আসলামের সামনে কথাও কম বলতেন, সবাই সবাই থমকে গেলেন। ইবনে ওমর বলছেন, আমার মনে এসেছে যে গাছটা কি গাছ, কিন্তু আমি বুঝতে পারলাম না। কেন বলতে পারলাম না? যেহেতু সব বড় বড় আমার আব্বা রয়েছেন, বড় বড় হ্যাঁ সাহাবারা রয়েছেন, সেখানে আমি মুখ খুলবো? আমি মুখ খুলতে পারলাম না। পরে যখন সেই সভা থেকে বেরিয়ে এলাম, আল্লাহ রাসূল বললেন সেই গাছটা কি গাছ, খেজুর গাছ, তখন আমি মনে মনে ভাবছিলাম আমি তো বলতে পারতাম। পরে যখন আমি আব্বাকে বললাম, তখন ওমর বললেন, হায় রে বেটা, তুই যদি বলতিস তাহলে আমার জানতা, আমার হ্যাঁ এটা বিরাট বড় হয়ে যেত। মানে সেখানে আমার বেটা বললো, কে বলতে পারলো না, এটা আমার সম্মানটা বেড়ে যেত। তো এখানে বলার উদ্দেশ্য কি, যে বড় থাকতে ছোটদের কথা বলতে হয় না। যেখানে বাপ আছে সেখানে ছোট মুখ খুলবে, দেখবেন হয়তো এক মজলিসে সবাই বড় ছোট সবাই বসে আছে, একজন এসে জিজ্ঞাসা করলো, আমি একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন আছে, কি এই কোরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে? বড় বড় আলমদার চুপ করে আছে, একজন ছোট্ট একজন পিচ্ছি সে বলছে, না না যাবে না, যাবে না, কিংবা যাবে, যাই হোক, একটা বদলা দিয়ে দিল। উচিত কি, যিনি বড় আছেন তিনি দেখবেন, অনেক সময় অনেক মজলিসে দেখবেন হযরত হুজুরের বড় আলমদারকে জিজ্ঞেস করেন, আপনি বলুন, চট করে নিজে কেউ বলতে চায় না, এক অপরকে বড় মনে করলে তখন এক অপরের দিকে মানে হ্যাঁ ফেলে দেয়, ফেলে দেয়। কিন্তু ছোটরা যেখানে বড় সংযত হয় সেখানে ছোটরা মুখ চালায়, তাই না? অনেক সময় দেখবেন যে রাজা যত না বলে পারিষদ দলে বলে তার শতগুণ, রাজা না বললে পারিষদ দলের বেশি কথা বলে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের সম্মান রক্ষা করা এবং বড়দেরকে সুযোগ দেওয়া, বড়দের শ্রদ্ধা রক্ষা করা, বড়দের সম্মান রক্ষা করা সবসময় উচিত। আর প্রথমেই আবার বললাম যে বড়দের সম্মান আমরা সাধারণত এভাবে রক্ষা করব, যেভাবে সামনে সেইভাবে পিছনে, মুনাফিকি যেন না থাকে। সামনে বললাম যে সামনে এসে সালাম আলকি, আর ভিতরে পিছনে গিয়ে হারাম যাচ্ছি, এটা হচ্ছে মুনাফিকি। সামনে যাকে সম্মান করেন তাকে সামনেও করতে হবে, পেছনেও করতে হবে। পেছনে সামনে যেমন আপনি আপনি বলছেন, আপনি বসুন, আপনি আসুন, আপনি খান, আর পেছনে গিয়ে বলছে ও বলে, ও খায়, ও যায়, না উনি খান, উনি যান, উনি বসেন, এইরকম বলতে হবে, তাহলে হবে আসল সম্মান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।